তবে কাঁটাটা একদম 5 কেজি পাল্লাতে মাপলে যা হয় ওইটা হবু তাই। আরেকটা আছে সে বেদ দিয়ে বানায়, এখন তো পাল্লা পাত্র দিয়ে মাপে, গ্রাম দেশে একদম বেতের সের আছে আছে এখনো কোনো কোনো জায়গায় আছে। আপনারা গ্রাম্য মানুষ বাপ চলে কাম মনে করতেছে একেবারে খুব। হ্যাঁ, তো সে যেমন পাথরের শের বা লোহার শের আছে এরকম বেদ দেয়া বা বাঁশের বাঁশ ইয়া করিয়া বেদ বেটি বানায় যেটা বানায় এই ছোটটাও আধা শের এক শের আছে আবার 5 শের দিতে চাই কাঁঠা এক কাঁঠা আর 10 শেরটা এটা ডাকি যেটা কাঁঠা বড় এটা মাপ দেবা এটা অনুমানের জন্য কুন্দর মধ্যে 15 শের ধরে 13 শের ধরে 12 শের ধরে 10 শের ধরে 9 শের ধরে ওইটা আন মাফি ওই যে টানাটানি করতে এই ঘরের চেয়ে এই ঘরে বা এই জায়গার থেকে কোনো জায়গায় কিংবা বানাইলো 10 শের ওইটাও মাপ মতো নিয়ে বানাইছি। তো কাইন তৈল ওই যে মাপে যেটা এই যে মাপের কথা কইলাম সে দে মাপে কাঁঠা দে মাপে ডাকি দে মাপে অথবা কাইল এটাও হইতে পারে পাল্লা পাত্তর দেই যাচ্ছে দাড়ি পাল্লা দেয়। আর একটা হলো অনুমানের উপরে এখানেও আছে মনে হয় 5 কেজি আচ্ছা এই ডাইলও আছে 3 কেজি বা 5 কেজি আছে ডাইলও আছে 5 কেজি গমও আছে 5 কেজি এই যে একদিকে ডাইল আর একদিকে গম এই দিক দিয়ে 5 কেজি এই দিক দিয়ে 5 কেজি বা আনসাস ফিরে দিতেছে 3 কেজি হইতে পারে 4 কেজি হইতে পারে এই দিক দিয়ে 3 কেজি হইতে পারে 4 কেজি হইতে পারে 7.5 কেজি 7.5 কেজি এরকম কম বেশি যাই। যদি খেলাতে জিনিস খাদ্যদ্রব্য বা শস্য দানা এই জাতীয় জিনিস খেলাতে জিনিসের দ্বারা ম্যাক করেছে বা অনুমান নির্ভর করে বেসছে তাহলে এটা যায়, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 প্রকারের জিনিসের কথা উল্লেখ করেছে। এই 8 প্রকারের জিনিস যদি হাম জিনিসের দ্বারা বিক্রি করা হয় তাহলে ম্যাপটা ওজন করিয়া টাইল করিয়া ঠিকঠাক মতো নিয়ে বিক্রি করতে এই 8 প্রকার আজহাবু বিল জাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা ওয়াল বুরু বিল বুর ওয়াস শাইরু বিল শাইর ওয়াত তামারু বিল তামার ওয়াল মিলহু বিল মিল মাসালান বি মাসালি সাওয়ান বি সাওয়াইন ইয়াদান বি ইয়াদি ফাইজা ইখতালাফা ফি হাযিহি আসনাব ফাদিউ কাইফা শি। এটা হলো হাদিসটা পুরো হাদিস ইজা কানা ইয়াদান বি ইনু শর্ত তুজাই তাহলে শস্য দানা বা খাদ্যদ্রব্য এই জাতীয় জিনিস যদি মুখালেফ জিনসে বিপরীতে কি করা হয় বিক্রি করা হয় তাহলে যেমনি ইচ্ছা তেমনি জয়সের ইচ্ছা তয়সের যত দাম ইচ্ছা তত দাম বেশ কম যেভাবে ইচ্ছা এভাবে কি করতে হবে বেশতে পারবে দলিল হাদিস 8টা জিনিস বুঝতাম একটা ওইটার বিপরীতে চিদ্দা বিদ্যার বিপরীতে জাহাজ জাহাবের বিরুদ্ধে গোল গোলের বিরুদ্ধে বিপরীতে এটি বিক্রি করতে হলে মাসালাম বি আছে সওয়ান বি সওয়াই ইয়াদাম বি ইয়াদি এগুলি ইজাই তালাফা ইহাজিল আসনাব এগুলির মধ্যে যখন একতেরা হয়ে যাবে অর্থাৎ একদিক দিয়ে গম আর একদিক দিয়ে স্বর্ণ ভাবিও কাইফাসি তাহলে যেন তেমনে চাই তেনতেই এই কারণে কইতেছে যে খাদ্যদ্রব্য এবং শস্যদ্রব্য এই জাতীয় জিনিস যদি খেলাপি জিনিসের দ্বারা বেচা কিনা করে তাহলে এটা কাইন করে ওজন করিয়া মাইপটা বিক্রি করতে পারবে অথবা অনুমান দুই করো কি করতে পারো দিতে। তবে এই জায়গার মধ্যে শর্ত হইল খেলা মেয়ে জিনিস ছিল ইয়াদাম দিয়ে দিন, ইয়াদাম দিয়ে দিন, একটা নগদ একটা রাখি দিলাম হবে। আর যদি হাম জিনসে স্বর্ণ স্বর্ণ এই জাতীয় জিনিস একটা আরেকটা হাম জিনসের বিপরীতে বিক্রি করে তাইলে আন্তাজের উপর বিক্রি করে এনও এক কেজি, এনও এক কেজি, এক কেজি, এই যে অনুমানের উপরে জানে তো যে কম বেশি করে বিক্রি করা যায় না, স্বর্ণ স্বর্ণ বিপরীতে রূপান্তর বিপরীতে এগুলি কম বেশি করে বিক্রি করা যায়। রিবাটা যেমন হাকিকতের রিবা হারাম এহতেমালে রিবা, রিবা যেমনি ভাবে হাকিকতের রিবা হারাম এহতেমালে রিবাও। তো যদি গাইরে জিনসের থেকে হয় তাহলে মুজা জাপান বিক্রি করা কি আছে যায়, কারণ এই জায়গার মধ্যে যে জেহালত গাইরে জিনসে এটা আছে 5 কেজি, এটাও 5 কেজি, তেহলে তো মজুর হওয়ার সম্ভাবনা জেহালত তো আছে। ওই জেহালতটা এটা তসলিম এবং তাসাল্লুমের ক্ষেত্রে মানে না, তসলিম এবং তাসাল্লুম দেওয়া নেওয়া অর্পণ সমর্পণের ক্ষেত্রে কিনা মানে না। যেমন এক বেটা কইল যে ভাই তোমার এই জিনিসটা আছে না, ওই জিনিসটা আমি 1 তিহারে কিনে নেব, বাজারে কিন্তু মার্কেটে কিন্তু এটার দাম দেখতে হ্যাঁ মার্কেটে যে দাম দেখতে দেখো না, এই যে কিমত মজুর হয়ে গেল না এই জায়গার মধ্যে, কিমত তো জিনিসের মাঝে যে কোনো পণ্য দ্রব্য কেনার ক্ষেত্রে রেট দুইটা, একটা হইলো বাজার দর, একটা হইলো বাজার দর, এইটা কই কিমত, আরেকটা হলো সামান, সামান হলো দুইজনে মোলামুলি করে যেটা ঠিক করা হয়, এটা বাজার দরের সাথে মিলার জরুরি না, মিলে মিলে যেতে পারে সেটা অন্য জিনিস, কিন্তু বাজার দরের লোকে মিলা কোনো জরুরি। তো এবার এই জিনিসটা 1 টাকায় দেখ কিনলো, তাহলে এনো কিমতটা মজুর না, কিমত তো বাজারে 1.5 টাকা হওয়ার সত্ত্বেও এটা কিনা তার জন্য যায়, কারণ তারা দুইজন তৈরি জায়গায় রাজি, তারা দুইজনের মধ্যে এখানে তো কোনো সয় সমস্যা নাই। তো এখানে গাইরের জিনসের মধ্যে মুজা জাপান বিক্রি করলে দুইজনে তো এটা দেখতে আসছে, তারা এটা দুইজনে রাজি, সমস্যা নাই। ওয়াই আজুজ বাইউ তাআমি ওয়াল হুবুব হুবুবি মুকায়ালাতান ওয়া মুজা জাফাতান, আর জায়েজ হে বাইউ তাআম দানা খানা, দানা খানা, তো আম হইল খাদ্য দ্রব্য আর ভুবু হইল শস্য দ্রব্য, দানা আর খানা অর্থ সবই একটাই। ওয়া ইয়াজুজু বাইউ তাআমি ওয়াল হুবুব, আর জায়েজ হে বেচনা খানে কা আর দানে কা মুকায়লাতান ওয়া মুজাযাবাতান, কাইলি কাইল কে তোর পর আর আন্দাজা কি আকাল কি তোর, এটা বিখিলাপি জিনসি, বিখিলাপি জিনসি তো এবু খেলাপি জিনসি হাম জিনসি বলে কি না, ওয়া ইয়াজুজু বাইউ ত্বআমি ওয়াল হুবুবি মুকায়লাতান ওয়া মুজাযাবাতান হাযা ইযা বাহু বিখিলাপি জিনসি, কয় পান এবং হুবহুবের বিক্রি এটা কায়েম যাচ্ছে এবং অনুমান নির্ভর যাচ্ছে। তবে এটার জন্য সত্য হইল ইজাবাহু বিখিলাফি জিনসি, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন হাদিসের শেষ অংশ, আর হাদিসের শুরুর অংশ হলো তবে সত্যই একে হোক হাত বহাত কিন্তু এটাকে মুজাজা পাতান যদি কেউ বিক্রি করতে চায় তাহলে এটা জায়েজ। যদিও আজকাল আন্দাজা অনুমান করে ব্যস্ত আছে যে সমান সমান, কিন্তু সমান সমান করার পরেও তো এই এহতেমাল তো আছে একটু বেশি কম হইতে পারে। তো যদি এহতেমাল থাকে যেমনি ভাবে হাকিকতের রিবা হারাম, এহতেমালের রিবাও হারাম, কম বেশি হইলে রিবা হইতেছে, তাহলে এহতেমাল যে জায়গার মধ্যে এহতেমাল হইতে হারাম এহতেমালি রিবা ইসলিয়ে কিসমে রিবা কা এহতেমাল হ্যা, এটা হলো একটা কারণ। একটা দলিল আমরা দিয়ে আসলাম গাইরের জিন্স হইলে তাহলে মুজাজা ফাতানো বিক্রি করা মুকায়লা তানো বিক্রি করা যায়। দলিল দলিল কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওইটার জন্য আমরা যে মূল মাস আলা বলছি এই মাস আলার একটা দলিল তো আমরা দিয়ে আসছি হাদিসের, যে হাদিসের মধ্যে বলছেন যদি গাইরে জিনসের হয় আর মুজাজা ফাতান বিক্রি করা হয় তাহলে এটা তাসলিমের ক্ষেত্রে বা তাসলিম সমর্পণের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে এটা কোনো মানে নাই। তার মানেটা কি আছিল, মানেটা হলো যদি মজুল হইত, মজুল হইল এহেন তো মজুল নাই, এদিকেরটাও আছে ওইদিকেরটাও ফাসাবাহ জিহালাতুল কিমা এ মুসাবাহ হইয়া কিমত মজুল হইল, একজনে কইলো যে ভাই এই জিনিসটা 1 টাকা দেনি, আসলে এটার কিমত হলো 1.5 টাকা। তাহলে কিমত এটা কিমত মানে বাজার দর ওইটা না, হ্যাঁ সামান করে নিতেছে, তার দর দাম করে নিতেছে। এখানে তো আসলে এটার দাম 1 টাকা, কিন্তু এর মধ্যে বুঝছিলাম মোনা যায় না। তো স্ক্রিন এবং তাসাল্লুমের ক্ষেত্রে মন্নু নাই, মুমানা হাত নাই, যেহেতু নাই التسليم فيه متأخر والهلاك ليس بنادر قبله فيتحقق المنازع وانا ابي يعني بان لا يجوز بي ايضا والاول اصح واذهب কয় আছে হুজুর কইলেন মাছ পেঁয়াজ দিবে সে তাহলে যায় যাচ্ছে এখানে একজনে মাপের দরন্দ হইল যে রাল্লা ভাত নাই আগের জমানায় আপনারা দেখছেন ওই বাজারে একটা ওই যে ফাক্তর আছে যে এই ফাক্তরটা দেন একটা বেশি এই ফাক্তরের ওজন 1 কেজি না জানান বা ওই যে গ্রাম দেশে দুধ দেশে না দুধ দেশে কি মগ আর দম গিলাস আর এইগুলি দিয়ে মাপতে দেয়া দেয় যে এই মগ জব কি আছে এইটার মাপটা দেয় সঠিক কি এটা তো জানা না এই যে বিক্রি আছে ওজন করিয়া জাগম হয় 1 টাকা কিংবা এই যে আমার কাছে মগ দেখতেছো জগ দেখতেছো গিলাস দেখতেছো 1 গিলাস তোমার কাছে বিক্রি করি এই যে 1 কেজির মগ আধা কেজির মগ এটা জানা নাই তারপরেও ভাই কি আছে জায়েজ বলি দেখেন এইখানে যে জাহালত জাহালতটা বুঝছি না বাইয়ের মধ্যে ওই জাহালত বুঝছি না গুনা যা যে জাহালতের দ্বারা না ওই যে ওই জাহালতই নিষেধ যে জাহালত বুঝছি না গুনা যা আর এইখানে যে জাহালতটা আছে এই জাহালতটা বুঝছি না গুনা যা কারণ হলো কি ক্রেতা নিজে সায়া সবকে ভক্তটা দেখতেছে বা বান্ডটা দেখতেছে দেখিয়া হ্যাঁ পছন্দ হইছে এই জন্য নিতেছে যে সামনাসামনি সবকিছু আছে এই কথা তো কওয়ার সুযোগ নাই আমি মনে করছিলাম 1 কেজি না কম হয়েছে এটা কইতো না এটা কয় না আচ্ছা ঠিক আছে এই পাত্র দেখ বেগুন যে ডিও আইডি দিয়ে দে কিংবা এই যে এগুলা দেখ দুধ জাহানি হয় আমার দিয়ে দে এটা তো এই কথা কয় না আমি মনে করছিলাম যে 1 কেজি গহনা হয়েছে না এটা নিয়ে আমি দরদা বাজাই তেরে মি আমি বি রাজি কিয়া করে গা কা জি তো এখানে মূলত কথা হলো যেটা মুজিলাল মুনাজা হয় ওইটাই না যায় মামলুক আর যেটা মুসলিমের মুনাজা হয় না এটা মামলুক না যেহেতু এনে বায়ের ও মুস্তারি উভয়ই এতে রাজি আছে মুজিলাল মুনাজা না এই কারণে আর দ্বিতীয়ত এখানে কথা হলো যে এখানে একটা সম্ভাবনা আছে মুজিলাল মুনাজা সম্ভাবনাটা কি যে যে পাথর যেটা দেয়া হয়েছে বা বান্ড যেটা দেয়া হয়েছে এর মাঝে হাতের থেকে বেরিয়ে গেল তাহলে হলে কি জানি পাথর যদি থাকে তাহলে তো হয় তাহলে এটা জমাই আমার খেয়ে দিল কোন মতনে ঝগড়াটা নিরসন করা দিল কিংবা ফট করে বলে গেছে কোয়ার মধ্যে তাহলে তো আর এটা উঠে নিছিল ফট করে নদীর মাঝে বলে গেছে তাহলে তো আর এটা এক বেড়ার ইচ্ছা আছে দোয়ার থেকে আর দুই বেলা আছে হোনার থেকে না হলেই বেলা আছে তারপরে দশটি হাত থেকে পাঁচটি হাত এটার একটা কিসা আছে কইছিলাম না এক বেদায় গরিব মানুষ নদী পার দিয়ে আটকে আটকে যাইতেছে যাইতেছে তো হঠাৎ করে দেহে নদীর পারে দুলার মাঝে দুলা বালু আছে যে এই বাড়ির মাঝে স্বর্ণের চাকা আয় হায় আমার কপাল পিলে গেছে স্বর্ণের চাকা হয় এত খুশি হয়েছে এখন দেখে যে স্বর্ণের চাকার মাঝে কিছু দুলা বালু মিলে গেছে তো চিন্তা করলো যে স্বর্ণটা একটু দামি স্বর্ণটা দুলা বালু মিলে মিশে গেছে নদীর মাঝে একটু এখন গেছে এবারে দিয়ে আস্তে আস্তে নামছে নামিয়ে যেই পানির মাঝে ইয়ে করলেন হাতের থেকে ফুসকিয়া পড়ে গেছে এখন অনেক ডুবাডুবি করলো অনেক চেষ্টা করলো কিন্তু এটা আর পায় এখন না উঠছে ওকে দর থেকে তো আধাই বেলা দর থেকে তো আধাই বেলা আছে দর থেকে আর আধাই বেলা বুঝে আসছে দোয়া সারাই বেলা আর দোয়া মানে ডাক্তার দেখেন দেখবো ডাক্তারের কাছে লয়ে গেছে পরে সবাই জুড়ে যায় ধরছে যে আসল ঘটনা কি এখন কয় যে ঘটনা হইলো এই নদীর পারে যাইতেছিলাম স্বর্ণের চাকা পাইছিলাম তারপরে এটা ধরতে গেছি ফস ফিরে গেছে গা এই ঘর থেকে এখন এই বিষয় এখন গ্রামের মানুষ এই সব দিকে ধরে নিয়ে গেছে কবিরাজের কাছে করেন তাহলে দশ খেয়াল আর যদি বালা হইলে হইলো না হইলে না হইলো তাহলে পাঁচ খেয়াল এখন না ডাক্তারের কাছে হেরা গিয়া বলছে যে ডাক্তার সাহেব চিকিৎসাটা এদের করে দিবে তো ডাক্তার কয় যে এই পাঁচটা দেওয়া করতে পারেন দশটা দেওয়া করতে পারেন পাঁচটা দেওয়া ভালো দেব আর দশটা ভালো তো হেরা মনে করলো যে আচ্ছা যাই হোক বালাই যখন করতে হইব তাহলে দশটা হাড়টা দেই করি এর বালাই হোক এখানে দশটা চিকিৎসা করছে করার পরে আসল চিন্তা পাগল না কিন্তু সোনার থেকে না শোনা সোনার থেকে না শোনা এই দিকে করতেছে সঙ্গে দশটা দেয় কিন্তু ফার্স্ট ইয়ারটা দিক ঘটনা তো একটাই সারা তো হইত না এখানে দশটা চিকিৎসা দিলে তো ডাক্তারে ফার্স্ট ইয়ার পাইতাছে না ফার্স্ট ইয়ার দেওয়াইলে তো আনগ্যারান্টেড আছে এটা তো পাইত ডাক্তার রোগী সব কোন ধানের থেকে গেছিলাম খবর আছে কিছু তবে এই যে বিরল এগুলি কি বিরল যেহেতু মাছ আলা বিরলের উপরে হয় না দের উপরে আমের উপরে হয় মুতলাকের উপরে স্বাভাবিক এটা থাকে, এটা নষ্ট হয় না। যেহেতু লেনদেন তাৎক্ষণিক লেনদেন, এদান বিয়া দিন তাৎক্ষণিক লেনদেন, তাহলে এটা তখন এই কি করে দিতে পারবো, মাত্রা দিয়ে দিতে পারবে, সব সমস্যা জয় ঝামেলা হবে না। তবে ভাই সলম যদি কেউ করতে চাক এই বিইনাইন বিআইনিহি বিহাজারিন বিআইনিহি, বিইনাইন বিআইনিহি বিহাজারিন বিআইনিহি দ্বারা যদি কেউ ভাই সলম করতে চায়, আর মুসলিম ফিহিটা যদি বিইনাইন বিআইনিহির উপরে করে বা বিহাজারিন বিআইনিহি উপরে করে, ভাই সলমের মধ্যে একটা হলো মুসলিম ফিহি যে আসবে বা করে আইছে না, মুসলিম ফিহি হলো আমি 1000 টাকা দিতেছি হন তোমারে, এক মাস পরে তুমি আমার 1 মণ ধান দিবা, যে ধানটা যেটা দিব ওইটা হলো মুসলিম ফিহি, বুবিটা দেখো এটা হলো মুসলিম ফিহি। আর একটা হলো মুসলিম ইলাইহি, মুসলিম ইলাইহি যে বেটা 1 মাস পরে দিবে সে হলো মুসলিম ইলাইহি নারা পুসল হোক। হ্যাঁ, 1 মাস পরে যে বেটা দিবে সে হলো মুসলিম ইলাই। যে টাকা দিবে সে মুসলিম ইলাই, তাহলে যে একই কথা যে টাকা দিবে, আর রাব্বুস সালাম হলো না, রাব্বুস সালাম হলো যে টাকা দিবে, আর যে গম দিবে সে হলো মুসলিম ইলাই। যদি কয় যে এই হাজার বা এই ইনার দ্বারা এই পাথর, এই পাথর দিয়ে মাপটা দিব, এটার ওজন ঠিক নেই, নির্দিষ্ট এই পাথর দিয়ে মাপটা দিব বা নির্দিষ্ট এই বর্তন দিয়ে দিব, তাহলে বায়ের সলম যায়, কারণ 2 মাস 1 মাস পরে এই পাথর না পাওয়াটাই স্বাভাবিক আর এই বর্তনটা ভাঙ্গিয়া যাওয়াটাই স্বাভাবিক, থাকার এবং অস্বাভাবিক, তাহলে ওইটা মুজিল আল মুনাজা হইতে, কারণ রাব্বুস সালামে কব দেও মুসলিম ইলাই কব যে এই বান্ড এই ওজনের আছিল, সে কব যে না এটা আরো বেশি ওজনের আছিল, এ কব যে এটা এরকম আছিল, সে কব যে না এটা এরকম আছিল, এই যে মুজিল আল মুনাজা হইতে। এই জন্য বায়ের ক্ষেত্রে তো যায় যাচ্ছে, কিন্তু বায়ের সলমের মধ্যে বি ইনাইন বি আইনিহি বি হাজারিন বি আইনিহি দ্বারা বায় জায়েজ জিস বর্তন কা মেকদার মালুম اور معین پتھر کے وزن سے بھی بھائی جائز ہے لا یعرف مقدارہ جس کا مقدار معلوم نہیں کوئی کہنا لأن الجہالة لا تزوی للمنازع اس لئے کہ اس میں جو جہالت ہے پتھر کوئی شرط بھائی باندھو کوئی شرط یہ جو جہالت لا تزوی للمنازع یہ مبزی للمنازع نہیں ہے کہنا لما انه يتعجل فيه التسليم كنونا এই যে পাথর দিয়ে এখনই মেট পে দিতেছে, বান্ডো দিয়ে এখনই মেট পে দিতেছে, তাহলে সমর্পণটা খুব দ্রুত গতিতে হয়ে যাইতেছে, মস্তিষ্কের মাধ্যমে হয়ে যাইতেছে। লিমান না হইলে কে ইস বাইকে আন্দোর এ তাজ্জালু আর তসলিম, ইস বাইকে আন্দোর তসলিম কি হতা হে জলদ হতা হে ফায়ান দুরু হালাকুহু কাবলাহু, এনি কর্জ করনে সে পহলে উস বর্তন কা ইয়া তো উস হজর কা হালাক হো জানা এ না দে ফায়ান্দুর না দে বিখিলাফ সালাম বখেলা বাই সালাম কে লিয়ান তসলিম ফিহি মুতাখির মুতাখির, এহনে বাই সালামের মধ্যে মুসলিম ফিহিটা সমর্পণ করা হয় দেরিতে, والهلاك ليس بنادر قبله اور اس جگہ میں انہیں معین اور حجر معین کا ہلاک ہو جانا লাইসা বিনাদিরিন কাবলাহু, মানে সফর তসলিম সে পহলে, তসলিম সে পহলে ইনায়ে মুআইকিন আর হাজারে মুআইকিন কা হালাক হো জানা, এ নাদের লাইসা বিনাদির, নাদের নিয়ে ইয়ানি হালাক হইয়া যাইতেই পারে, নাদের নিয়ে মানে এটা বিরল না, এটা হয়, এটা কোনো বিরল ঘটনা না, এটা হওয়ারই সম্ভাবনা আছে। ফায়া তাহাক্কাকুল মুনাজা, সো ভাই সলমে মুনাজাত মুতাহাক্কাকু, আর যে ভাই মজে মুনাজাত হয়, মুজিলার মুনাজা হয় সেটা যায়। ওয়ান আবি হানিফা আন্নাহু লা ইয়াজুজু বিল বাইয়ি আইজান ওয়াল আউয়াল ওয়া সাহবু ওয়া দহারু, ইমাম আবু হানিফা থেকে এটা একটা লেওয়ায়াত, এটা আনের দ্বারা বলা হয়েছে, এটার উপরে ফতোয়া হল। ওয়ান আবি হানিফা আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রেওয়ায়াত এ বিহে কি আন্নাহু লা ইয়াজুজু ফিল বাইয়ি আইজান, ইনাই মুআইজান আর হাজারে মুআইজান সে বাই বিক্রি আনি জায়েজ, এটা একটা রেওয়ায়াত উনার কাছে। والاول اصح واظهر قول اوله زياده صحيح او زياده اظهر